أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي برم دايلو اللار نامي إنا فتحنا لك فتحا مبينا نشجي يامي تمكي ديا چشوي سپشت بجاي ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما جنا الله তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন وينصرك الله نصرا عزيزا এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما تيني مؤمن در انتر پرشنت دان کرن جانو تهارا تهادر ایمانر شنگ ایمان دیرہ کریا نائے آکاش مندلیو پرتھویر باہینی شمو اللہ ری ایبن اللہ شربوگو ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما يا ايجن جي تني مؤمن پروش و مؤمن ناردر کے داخل کربن جنات جهار نمن دش ندی پرباہی تو যেখানে তাহারা স্থায়ী হইবে এবং তিনি তাহাদের পাপ মোচন করিবেন ইহাই আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا أرتني منافق پروش و منافق ناري مشرك پروش و مشرك ناري جهر الله سمند مند دھارنا پوشن کرے تحادر کے شاستی دیبن امانگل چکر وحدر جنو আল্লাহ উহাদের প্রতি রুষ্ট হইয়াছেন এবং উহাদেরকে লানত করিয়াছেন এবং উহাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখিয়াছেন উহা কত নিকৃষ্ট আবাস আকাশ মন্ডলীয় পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহরই এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আমি তোমাকে প্রেরণ করিয়াছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا যাহাতে তোমরা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে শক্তি যোগাও ও তাহাকে সম্মান করো সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما جارت تمہار ہاتھے بایات کرے تہارا تو اللہ ری ہاتھے بایات کرے اللہ ہاتھ تہادر ہاتھے روپور اتا پر جے اوہا بھنگ کرے اوہا بھنگ کری بار پوری نام تہاری ایبن جے اللہ شنگے انگی کر پنن کرے تینی ابوشی تہا کے مہا پروش کر دیبن سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا جيشك المروبشي پشتت روحي اگياتي তাহারা তোমাকে বলিবে আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রাখিয়াছে অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন উহারা মুখে তাহা বলে যাহা উহাদের অন্তরে নাই